স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়ায়, সে আদেশে আমি তাই গান গেয়ে যাই। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়ায়, চাঁদের মিতা যে ওই মধু যোছনা চকরি কেন বুঝো না, আমারও দোষারা বুঝে কেহ না। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়া, বাতাস বলে যাও প্রিয়া মোর রয়েছে কোথায়, ও বাতাস বলে যাও প্রিয়া মোর রয়েছে কোথায়, কবরীর গন্ধ এনে দাও অনুরাগের আঙাতা ছোঁয়া যদি পাই। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়ায়, সে আদেশে আমি তাই গান গেয়ে যাই।